টুকরো মেঘে যে ঝড় উঠালো, এক টুকরো আশা যে পথ হারালো, এক টুকরো মেঘে যে রাত নামালো, এক টুকরো আকাশে রোদ হারালো, স্বপ্ন দুজনের হাই থেমে দাঁড়ালো, বধুয়া বধুয়া বধুয়া বধুয়া বধুয়া বধুয়া বধুয়া বধুয়া দুটি চোখের তারা তুমি ছাড়া দিশে হারা, শূন্য মনের মাঝে জাগে নিরাশা, জানি না কোথায় তুমি এ সময় মরুভূমি, কি করে পেরিয়ে যাব ব্যথা কু আশা, ভালোবাসা মনে কাঁদে বুকে ব্যথা ঢাকা, স্বপ্ন দুজনের হাই থেমে দাঁড়ালো, বধুয়া বধুয়া বধুয়া বধুয়া বধুয়া দিনের আলো আজও চোখে লাগে ভালো, তবু এ দু চোখ জুড়ে কান্না আসে, ধুয়ে যায় যত আশা, থেকে যায় ভালোবাসা, আঁকবে স্মৃতি হয়ে মনের পাশে, ভালোবাসা মনে কাঁদে একা, সাথী হারা বুকে ব্যথা ঢাকা, স্বপ্ন দুজনের হাই থেমে দাঁড়ালো, বধুয়া বধুয়া বধুয়া বধুয়া বধুয়া বধুয়া।